সে বাড়ির অবস্থা কি, বউ গিন্নি হলে তার বড় পথরানি, আর মেঘ ভাঙা রোধ হলে তার বড় চরচরানি। মেঘ ভাঙা রোধ চাষিদের গায়ে কোথায় ঝড়ে গেলে, মেঘ যখন থাকে আকাশে বৃষ্টি হওয়ার পর যদি আকাশ পরিষ্কার হয়ে যায় রোধ আসে, সেই রোধটা গায়ে খুব লাগে, তাই না? তেমনি বউ যে বউ অন্য বাড়ি থেকে এসে বাড়িতে মরণ হয়, তাহলে বাংলাতে বলে বউ গিন্নি হলে তার বড় পর পরানি, আর মেঘ ভাঙা রোধ হলে তার বড় চরচরানি। এগুলো মুখস্ত করবেন, তার আগামী পরীক্ষাতে অনেকগুলো বলছি তো কোনটা না কোনটা এসে। শাশুড়ি যখন বলে, শাশুড়ি বহু কষ্ট করে ছেলে বিয়ে দেয়, বিশেষ করে তারা কোনটা নেয় না, তারা শাশুড়ির মায়ে নিজের অলঙ্কার বিক্রি করে ছেলে বিয়ে দেয়, শাশুড়ি নিজের স্বর্ণ আঙ্গিয়ে বইয়ের জন্য মোহর মোহরানার স্বর্ণ তৈরি করে নিয়ে আসে, বউ আসবে বাড়িতে নিজের মুক্তি পাবে, তাহলে এবং জান্নাত প্রবেশ করবে, তার উচিত সেই রকম ব্যবহার প্রদর্শন করা যেমন ব্যবহার অপরের কাছ থেকে পেতে আশা করে পছন্দ করে। নিজের প্রতি ব্যবহার আশা করো যে প্রকার করো পরের প্রতি সেই ব্যবহার, জুলুম করো না, কারণ জুলুম আচার জুলুম জুলুমাত আমার বইয়ের প্রতি জুলুম করো না, শাশুড়ির প্রতি জুলুম করো না, ছেলের প্রতি জুলুম করো না, কারণ জুলুম হচ্ছে অন্ধকার। আল্লাহর দরবারে কবুল হয়ে যায় কাকার দোয়া, কিসের কিসের দোয়া, দাওয়াতুল ওয়ালিদ, মা বাপের বদ্দোয়া, ছেলের জন্য কি মা বাপ দোয়া করে অথবা বদ্দোয়া করে, গ্যারান্টির সাথে কবুল হয়। দাওয়াত সফর করে সিনেমা দেখতে যায়, সফর করে খেলা দেখতে যায়, সফর করে দেশ ভ্রমণ করতে যায়, তার দোয়া কবুল হয় না? সফর মুসাফিরকে যে ইলম তলব করার জন্য সফর করতে যায়, যে ইলম তলব করার জন্য সফরে থাকে, দিনের স্বার্থে সফরে থাকে, দিনের দাওয়াত তাবলীগের সফরে থাকে, আল্লাহর রাস্তায় থাকে, তার দোয়া কবুল হওয়ার ব্যাপারে কোন সন্দেহ নেই। অত্যাচারিত ব্যক্তির দোয়া, মজলুমের দোয়া, যে সংসারে অত্যাচারিত হয় সে যদি হাত তুলে তুলে আল্লাহর কাছে বলে আল্লাহ আমার প্রতি এমন অত্যাচার করছে যে আমার সহ্য হয় না, আল্লাহ তুমি আমাকে বাঁচাও, তুমি আমাকে বাঁচাও, সে যেটুকু দোয়া করে কবুল হয়, সুস্বাস্থ্য যদি দোয়া করে কবুল হয়, বস দোয়া করে আল্লাহ দরবারে কবুল হয়ে যায়। আমি জানি না সময় শেষ হয়ে গেছে, একটা ঘটনা খালি বলছি, এক মেয়ে ছিল যার বিয়ে হচ্ছিল না, যৌতুকের কারণে বিয়ে হচ্ছিল না, মা বাপ চেষ্টা করো বিয়ে করতে পারছিল না, দিতে পারছিল না, যেখানে হয় বর পছন্দ হলে যৌতুক হয় না, যৌতুক দিতে পারে না, সেখানে মেয়েটা বুঝল যে তার মা বাপের সমস্ত সম্পত্তি ভাব যা অল্প সম্পদ ছিল বিক্রি করে বিয়ে দিতে হবে, তখন মেয়েটার মনে আঘাত লাগে যে আমার সমাজ সমাজে কি হয় না, কোন ছাড়া যৌতুক ছাড়া বিয়ে হয় না, রাতের বেলাতে তাহাজ্জুদ করতে উঠলো মেয়ে, তাহাজ্জুদ করা তাহাজ্জুদ করার মেয়ে, সে মেয়েকে কেউ পছন্দ করে না, জানে না, নাহি মানে না, তাহাজ্জুদ করতে উঠলে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করছে, আল্লাহ আমার জন্য আমাদের বিয়ের জন্য আমার বাবা এমন নাজেহাল হয়ে গেছে, এমন ভাবে সে ধন্য হয়ে খুঁজছে এবং যতটুকু উপার্জন করে কামাই করে এই জমি থেকে এবং করে খেটে খেটে যেটুকু টাকা উপার্জন করেছে আমার বিয়ে দেওয়ার জন্য, আমার বিয়ে দিতে পারছে না আব্বা, আব্বা আমার বিয়ে দিতে পারছে না আল্লাহ, আমার জন্য আমার বাপ মা কষ্ট পায়, আমি চাই না আল্লাহ তুমি আমাকে তুলে নাও, এ দুনিয়া আমি থাকতে চাই না, আমার জন্য আমার মা বাপ কষ্ট পায়, আমি চাই না, আমি এ দুনিয়া চাই না আল্লাহ আমাকে তুলে নাও, যে দেখেন এই মেয়ে জানতো যে আত্মহত্যা করা মহাপাপ, বহু মেয়ে আগে আত্মহত্যা করে নেয় বিয়ের আগে, কিন্তু এ জানে না আত্মহত্যা করা মহাপাপ, তাই আমার কাছে চাইছে আল্লাহ তুমি আমাকে তুলে নাও, আমি নিজের হাতে তুমি জান দিতে চাই না, তোমার হাতে জান আছে তুমি তুলে নাও, আমি আমার মা বাপের কষ্ট সহ্য করতে পারছি না, এই ভাবে দোয়া করতেই থাকে, দোয়া করতেই থাকে, শেষকালে শেষ দিকে ফজরের আগে একটা সাপ এসে তাকে দংশন করছে এবং সে ওই সাপের দংশন নিয়ে মারা যাচ্ছে, সত্য বাড়ি মাজলুমের দোয়া কবুল হয়। বাড়িতে একটা বউ আছে যে সমস্ত আত্মীয় স্বজন ছেড়ে আপনার সংসারে এসেছে, তার সেখানে না মা আছে, না বাপ আছে, না ভাই আছে, না কেউ আছে, স্বামী ছাড়া কেউ নেই, সেখানে আপনি তার অত্যাচার করছেন, সে যদি রাতের বেলায় উঠে আপনার বিরুদ্ধে অপর করে দেয় কি সর্বনাশ হতে পারে? সে কাউকে বলতে পারে না, কিন্তু আল্লাহকে তো বলতে পারে। আল্লাহকে বলতে তাকে বাধা দিতে পারেন না। নামাজ যদি দোয়া করে তো সেই দোয়া থেকে বাঁচুন। সুতরাং আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না মিন আযওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুউ্বান লাকুম, জেনে রাখো হে ঈমানদাররা, তোমরা জেনে রাখো তোমাদের কিছু স্ত্রী আছে তোমাদের দুশ্মন, কিছু ছেলে আছে তোমাদের দুশ্মন। সাবধান হও, সতর্ক হও, সংসারের ছেলে নিয়ে স্ত্রী নিয়ে দুশ্মনী হয়, শত্রুতা হয়, তোমাদের ইমানদারি কাজে দিনদারি কাজে বাধা পড়ে। নম্রতা আসবে, বিনয় আসবে, সেখানে প্রত্যেক জিনিস সৌন্দর্য মন্ডিত হবে, সুন্দর হবে। আর যেখানে রাগারাগি চর্চা হবে সেখানে সব জিনিস নষ্ট হয়ে যাবে। রাজস্বের কথা, মা কানাবিক কফি শাহীন ইল্লা জারা ও মা নুনি আমিন শাহীন ইল্লা সারা। বউকে বলছি, বউ বৌমা তুমি কি হও, নরম হও, বিনয়ী হও। যেহেতু একটা নীতি হচ্ছে যে ছোটদেরকে ছোট হতে হয়, বড়দের অহংকার সাজে, ছোটদের অহংকার সাজে না। পড়াই করা, পড়াই করা মানে কি, যে বড় তার পড়াই সাজে, যে ছোট তার ছোট ছোট তার সঙ্গে। তেমন বলি, আপনি আমাকে টেলিফোন করেন না, আমিও আপনাকে করি না, আপনি আমার সঙ্গে কথা বলেন না, আপনিও আপনার সঙ্গে কথা বলি না, আমিও আপনার সঙ্গে কথা বলি না। আপনাকে জিজ্ঞেস করেন, তুমি আপনি আমার সঙ্গে কথা বলেন না, আপনি বলেন না তাই বলি না, আপনি আমাকে টেলিফোন করেন না কেন, আপনি করেন না তাই করি না। বলছি আমি আপনাকে জিজ্ঞেস করি, আপনি আমাকে টেলিফোন করেন না কেন, আপনি করেন না তাই করি না। আপনি আমাকে জিজ্ঞেস করেন, আপনি আমাকে টেলিফোন করেন না কেন, আপনি করেন না তাই করি না। তাহলে উত্তরটা কোথায়, কোথায় সমাধান? সমস্যা সমস্যাটা একই, আমারও সমস্যা যা, আপনারও সমস্যা তাই। আপনি কেন আমার সাথে কথা বলেন না, আপনি করেন না বলি, আমি আপনার সঙ্গে কেন কথা বলি না, আপনি করেন না বলি। তো সমাধানটা কোথায়? সমাধানটা আছে ছোটর কাছে। ছোট জানবে যে বড়র প্রতি আমার শ্রদ্ধা থাকা দরকার, বড়কে মর্যাদা দেওয়া দরকার। বড় যদি আমাকে কথা না বলে, ছোট হয়ে আমাকে কথা বলতে হবে, বিনয়ী হতে, বিনয়ী হতে হবে। বিনয়ী না হলে পরে, বউ যদি বিনয়ী না হয়, চরিত্রের অধিকারী না হয়, তাহলে পরে বউ সংসারে শান্তি পাবে না। সে যদি অহংকার দেখায় বড়দের কাছে, এসে যদি অহংকার দেখায়, সে কোনদিন শান্তি পাবে না। শেষকালে কাজের বলছি, মোহাম্মদ রসুল্লাহাম বলেন, প্রত্যেক মানুষের মাথায় লাগামের কড়িয়া আছে, এক ফেরেশতা থাকে, তার মানে এই মানুষকে লাগাম দিয়ে ধরে রেখেছে ফেরেশতা। যখন মানুষ বিনয়ী হয় তখন ফেরেশতাকে বলা হয় যে তুমি ওর কড়িয়াল তুলে ধরো, কড়িয়াল তুলে ধরো, তার মানে কি, ওকে নিয়ন্ত্রণে রাখো। ওকে নিয়ন্ত্রণে রাখো মানে ঘোড়া, ঘোড়া যদি লাগাম না থাকে যেমন থেকে ছুটবে, গাড়ি যদি ব্রেক না থাকে যেমন থেকে ছুটবে, অ্যাক্সিডেন্ট করবে, তো ব্রেক দেওয়ার জন্য কি থাকে, ফেরেশতা থাকে। ভুল পথে গেলে ফেরেশতা, হ্যাঁ খারাপ পথে গেলে ফেরেশতা ব্রেক করে। তার মানে এই লোকটাকে নিয়ন্ত্রণ করতে বলা হয়, তাকে যার মধ্যে বিনয় থাকে। আর যখন সে অহংকার, অহংকার দেখে আমি সবকিছু করি আমার মতো কে করে আমার না আমি, তখন তাকে বলা হয়, ফেরেশতাকে বলা হয়, পরিয়াল ছেড়ে দাও, লাগাম ছেড়ে দাও, ওকে নিয়ন্ত্রণে রেখো না। নিয়ন্ত্রণে না রাখলে পরে তাহলে যদি ব্রেক না থাকে কি হবে, ঘোড়ার উপরে লাগাম না থাকে কি হবে, বুঝতেই পারছেন। সংসারের ধাপ নেই এরকম, সংসার একটা গাড়ি, সংসারের গাড়িকে চালাতে হলে ঠিক এরকম লাগামের দরকার আছে। অহংকার বর্জন করতে হবে আর বিনয় আনয়ন করতে হবে শাশুড়ির মাঝে এবং বউয়ের মাঝে। আশা করি শাশুড়ি বউ সকলেই এর থেকে উপদেশ পাবে, নসিহত পাবে ইনশাআল্লাহ। আর যারা আপনারা শুনলেন তারা এই সমস্ত কথাগুলো নিজের বাড়িতে বলবেন কিংবা এই ক্যাসেট শুনিয়ে দেবেন। আমরা চাইলে ইনশাআল্লাহ উপদেশ মানুষের দেওয়া কর্তব্য, কিন্তু হৃদয় কার হাতে, আল্লাহর হাতে। ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে হৃদয় দেবেন, আল্লাহ তো তৌফিক দেন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. অনেক বাবা মা আছেন যারা এক ছেলেকে বা তার বউকে পছন্দ করে, একটা সমস্যা। দুটো ছেলে আছে কিংবা একাধিক ছেলে আছে, এক ছেলেকে বা তার বউকে পছন্দ করে, আর অন্য ছেলে এবং তার স্ত্রীকে এবং সন্তানগুলোকে পছন্দ করে না। কথা বলার সময় ওই মা বাবা ছেলে বৌমা মেয়ের সাথে অহেতুক অশ্লীল ভাষায় কথা বলে, কোরআন সুন্নাহ মোতাবেক এই বাবার জন্য কি বলবেন? একই কথা যখন কথা বলবে ইনসাফ করতে বলেছেন আল্লাহ তাআলা, যদিও দুশ্মন হয় দুশ্মনের সঙ্গে ইনসাফ করতে বলেছেন। অর্থাৎ দুটো বেটা যদি হয়, একটা বেটার সঙ্গে আপনি ভালো ব্যবহার দেখাবেন আর একটা বেটার প্রতি আপনি ভালো ব্যবহার দেখাবেন না, এটা ইনসাফ নয়, এটি কি হবে? পাপ হবে। একজনকে জমি লিখে দেবেন, একজনকে জমি লিখে দেবেন না, পাপ মনে হবে না? অবশ্যই এটা শুনুন। তবে বলবেন হুজুর কারণটা কি রাখতে হবে? তো এক বেটাকে পছন্দ করে, এক বেটাকে পছন্দ করে না, এটা নিশ্চয়ই কোনো কারণ আছে। এর বউ হয়তো ভালো নয়, ওর বউ ভালো, এমন হতে পারে, কিন্তু তার মানে এখানে তার প্রতি অত্যাচার করা হবে। ইনসাফ নিয়ে চলতে হবে। আল্লাহ বলছেন তুমি দুশ্মন হয়, দুশ্মনের সঙ্গে কি করো? ইনসাফ করো। তো বউ যদিও খারাপ হয়, এ বউ মাল না খিদমত করে, ও বউ করে না, এ বইয়ের কিন্তু মিষ্টি মিষ্টি কথা আছে, ও বইয়ের মিষ্টি মিষ্টি কথা নেই, সবাই জন্য সময় হতে পারে না, কারো কথা মিষ্টি কারো কথা দিয়ে তো এ হতেই পারে। সুতরাং সবাই কথা যখন সময় নয়, তখন ইনসাফ আপনাকে বজায় রাখতে হবে। আল্লাহ আমাদেরকে ইনসাফ করতে বলেছেন, এ বেটা যদি কামাই কম হয় তো এই বেটার প্রতি মায়া কম হওয়ার কথা, আর এই বেটার কামাই বেশি উপার্জন বেশি বলে বেটাকে বেশি ভালোবাসবে, এটাই স্বাভাবিক। সুতরাং যতই কামাই কম হোক, উপার্জন বেশি হোক, এর কথাবার্তা ভালো হোক বন্ধ হোক, ইনসাফ আপনাকে বজায় রাখা কর্তব্য, ইনসাফ বজায় রেখে যেতে হবে, তবেই সংসারে শান্তি থাকবে। যাই হোক, টাইম আমার হয়ে গেছে, আপনার পরীক্ষা আছে।